তাদের জীবন যাপনে মদমত্ত ছিল, এগুলোই এখন তাদের ঘর বাড়ি। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে। অবশেষে আমি মালিক রয়েছি। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون আপনার পালনকর্তা জনপদ সমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত তার কেন্দ্রস্থলে রসূল প্রেরণ না করেন, যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন এবং আমি জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা জুলুম করে। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ও স্বভাবই নয়, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী, তোমরা কি বোঝো না? যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি যা সে পাবে সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্বাদ দিয়েছি, অতপর তাকে কিয়ামতের দিন অপরাধী রূপে হাজির করা হবে? যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক দাবি করতে তারা কোথায়? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغوينا أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون যাদের জন্য শাস্তির আদেশ অবধারিত হয়েছে তারা বলবে, হে আমাদের পালনকর্তা, এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম, আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি, তারা কেবল আমাদেরই ইবাদত করত না। বলা হবে, তোমরা তোমাদের শরীকদের আহ্বান করো, তখন তারা ডাকবে, অতঃপর তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আজাব দেখবে। হায়, তারা যদি সৎ পথপ্রাপ্ত হতো। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রসূলগণকে কি জবাব দিয়েছিলে, অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায় সে সফল কাম হবে। আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরীক করে তা থেকে ঊর্ধ্বে, তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা তা জানেন। তিনি আল্লাহ,